فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون অতঃপর সে তার পালন কর্তার কাছে দোয়া করল যে এরা অপরাধী সম্প্রদায়, তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়ো, নিশ্চয় তোমাদের পশ্চাৎধাবন করা হবে এবং সমুদ্রকে অচল থাকতে দাও, নিশ্চয় ওরা নিমজ্জিত বাহিনী। ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্থবন, কত শস্যক্ষেত্র ও সুরম্য স্থান, কত সুখের উপকরণ, যাতে তারা ঘোষ গল্প করত। এমনি হয়েছিল এবং আমি এগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে। فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين ولقد نجينا بني إسرائيل من العذاب المهين তাদের জন্য ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশ পায়নি। আমি বনী ইসরায়েলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি। فرعون إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين فرعون سيچلو شما لنهم قريدر مدهي شش ستانيو আমি জেনে শুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এবং আমি তাদেরকে এমন নিদর্শনা বলে দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য। কাফিররা বলেই থাকে প্রথম মৃত্যুর মাধ্যমেই আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসো। ওরা শ্রেষ্ঠ না তুব্বা সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি, ওরা ছিল অপরাধী। আমি নভমণ্ডল ভূমণ্ডল ও এতদ ভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি, আমি এগুলো যথাযথ উদ্দেশ্যেই সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বুঝে না। নিশ্চয়ই ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়, যেদিন কোনো বন্ধুই কোনো বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না, তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী দয়াময়। নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে, গলিত তাম্বের মতো পেটে ফুটতে থাকবে যেমন ফুটে পানি। একে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও। স্বাদ গ্রহণ করো, তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত। এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে, নিশ্চয়ই আল্লাহ ভীরুরা নিরাপদে থাকবে উদ্যান রাজি ও নির্ঝর নিশমুখে। তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র, মুখোমুখি হয়ে বসবে। এরূপই হবে এবং আমি তাদেরকে আয়ত লোচনা দিয়ে দেব, তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে। তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথম মৃত্যু ব্যতীত, এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন। আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য। আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা স্মরণ রাখে, অতএব আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।